আকাশে চন্দ্র ভাসে জ্যোৎস্না ঝরে তোমারি নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারি নামে। আকাশে চন্দ্র ভাসে জ্যোৎস্না ঝরে তোমারি নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারি নামে। পাক পাখালি জিকির করে আল্লাহু আল্লাহ, আর কেহ যে নাই গো মালিক তুমি ইল্লাল্লাহ, আর কেহ যে নাই গো মালিক তুমি ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারিকালা, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারিকালা। আকাশে চন্দ্র ভাসে জ্যোৎস্না ঝরে তোমারি নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারি নামে। তোমারি নামেরই সুধাতে প্রভু দুঃখ ভুলে যাই, তোমারি নামেরই সুধাতে প্রভু শান্তি খুঁজে পাই, তোমারি এই নামে কি জাদু যে আছে যে মধু অন্য কোথাও নাই, তোমারি নামেরই সুধাতে প্রভু দুঃখ ভুলে যাই, তোমারি নামেরই সুধাতে প্রভু শান্তি খুঁজে পাই, তোমারি এই নামে কি জাদু যে আছে যে মধু অন্য কোথাও নাই। তোমার নামের সুর তুলে যাই সুবহানাল্লাহ, আর কেহ যে নাই গো মালিক তুমি ইল্লাল্লাহ, আর কেহ যে নাই গো মালিক তুমি ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারিকালা, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারিকালা। যে জবান গাইল এ গান ক্ষমা করে দাও তুমি তারে, তোমারি ক্ষমারি আশায় গো প্রভু গাইবারে বারে, শয়নে স্বপনে আধারে গোপনে মনে প্রাণে ডাকি তোমারে, যে জবান গাইল এ গান ক্ষমা করে দাও তুমি তারে, তোমারি খামারি আশায় গো প্রভু গাইবারে বারে, শয়নে স্বপনে আধারে গোপনে মনে প্রাণে ডাকি তোমারে। তোমার নামের গুণ গান গাই আলহামদুলিল্লাহ, আর কেহ যে নাই গো মালিক তুমি ইল্লাল্লাহ, আর কেহ যে নাই গো মালিক তুমি ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারিকালা, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারিকালা। আকাশে চন্দ্র ভাসে জ্যোৎস্না ঝরে তোমারি নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারি নামে। পাক পাখালি জিকির করে আল্লাহু আল্লাহ, আর কেহ যে নাই গো মালিক তুমি ইল্লাল্লাহ, আর কেহ যে নাই গো মালিক তুমি ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারিকালা, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারিকালা। আকাশে চন্দ্র ভাসে জ্যোৎস্না ঝরে তোমারি নামে,